لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين গত দর্শে নওয়াকিদুল ইসলাম ইসলাম ভঙ্গকারী বিষয়াদি সম্পর্কে আলোচনা হয়েছিল। সে অধ্যায় থেকে তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেসব কারণে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায়, ইসলামের মধ্যে থাকে না। এর মধ্যে থেকে একটা হলো আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা। স্পষ্ট কিনা? আচ্ছা, আমরা দোয়া করি কার কাছে? এটা ইবাদত তো। এবারে কেউ যদি বলে আল্লাহ ছাড়া তার পীরকে ডাকে, পীরের কাছে প্রার্থনা করে, যে অনুপস্থিত দোয়া করে বাবা এরকম, তো এই অবস্থা এরকম করলে ইসলাম থেকে মানুষ বেরিয়ে যায়। কথা বুঝতেন? ও আর মুসলমান থাকে না, কী হয়ে যায়? মুশরিক। আর আরেকটা, তাওহীদের কথা আসলে, তাওহীদের আলোচনা হলে তখন তার মন সংকুচিত হয়, খারাপ লাগে, বলে বাবা রে বাবা এগুলো বলে তো আমার পীর বাবা চলে গেল। এরকম হয় না মানুষের? মানে যারা পীর মার্কা ওদের এইটা বলে, কি বলেন, আমার দাদা পীর এমন ছিলেন যিনি ডুবন্ত জাহাজকে উদ্ধার করেছেন। বলুন একবার চিৎকার করে নাউযুবিল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ডুবন্ত জাহাজ উদ্ধার করেছে, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আর আরেকটা হলো যে কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, তার মধ্যে থেকে আরেকটা, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা, চাই রসুল হন, চাই কোনো ওলি হন, যাই হন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহ মান যাবহা লিগাইরিল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত যে আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে জবাই করে। উদ্দেশ্য কি? বাবা খুশি হবে অথবা রসুল খুশি হবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ওলি খুশি হবে, অর্থাৎ আল্লাহ ছাড়া আরেকজনের সন্তুষ্টির জন্য এটা করছে। আচ্ছা, যাবহ যেমন কুরবানি, কুরবানি কুরবানি আল্লাহ নৈকট্য লাভের জন্য, তাই তো? এবারে কেউ যদি কুরবানি করে কোনো বান্দার নৈকট্য লাভের জন্য, তাহলে এটা কি হবে? শিরক। বাকি হয়তো কেউ প্রশ্ন করতে, তাহলে আমরা খাবারের জন্য জবাই করি না? এটা খাবারের জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন, ব্যাপারটা বুঝতে পারছেন? খাবারের জন্য আমরা জবাই করি, এটা আল্লাহর দেয়া নিয়ামত। আল্লাহ বলেছেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, যে জন্তুর উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে তোমরা তা ভক্ষণ করো, তা খাও, এটা আল্লাহর নিয়ামত, খাবেন। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যে জন্তুর উপর আল্লাহর নাম নেওয়া হয়নি তা তোমরা খাও না, ভক্ষণ করো না। এই তিন বিষয় নিয়ে গত দর্শে আলোচনা হয়েছে। আজকে চতুর্থ নম্বর, النذر لمخلوق على سبيل التقريب والعبادة له وهي لله وحده, نذر মানে কোন সৃষ্টির জন্য যেন তার নৈকট্য লাভ হয় অথবা ওই সৃষ্টির ইবাদতের উদ্দেশ্যে নজর মানা, এটা হলো শিরক। তাহলে আপনারা বুঝতে পেরেছেন নজর? যেমন যদি আমার এ কাজ হয়ে যায়, তাহলে অমুক কবরে বা লোকজন বলে মাজারে, তাই না, মাজারে একটা বকরি দেব। আচ্ছা, এখানে সে যে মাজারে বকরি দেবে কেন? বাবা মৌজুদ, বাবার রক্ষা করবে, তাই তো বেশিরভাগ। অতএব এই নজর হচ্ছে, এরকম নজর মানা হচ্ছে শিরক। আপনি নজর যদি মানেন, নজরের বিধান আরেকটা, আসলে কিন্তু নজর মারাটাও তেমন ভালো নয়, কারণ সহি বুখারীতে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তানজুরু, তোমরা নজর মারো না, কারণ নজর সেই মানে যে বকিল কৃপণ, আল্লাহর ইবাদত করেন এখন ঠেকায় পড়ে করে। আপনি সবসময় আল্লাহর ইবাদত করেন, সালাত পড়েন, ফরজ পড়েন, নফল পড়েন, তসবি করেন, হ্যাঁ তসবি তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলো, সদকা খেরাত সবসময় করো, তো তুমি তো এমনি মাশাআল্লাহ দানশীল, তোর দানশীল দানশীলতার কী প্রয়োজন? তুমি সবসময় দানশীল, ঠিক না, আল্লাহর পথে দেওয়া। আর যে গরিব জীবনও নাই অনেক ঠেকা পড়ে, হ্যাঁ জানের বদলে জান দাও তো ঠিক হবে, এরকম বলে না মানুষ। নজর লা, নজর মানা মাকরুহ, কিন্তু যদি আল্লাহর উদ্দেশ্য নজর মানে তা পূরণ করা ওয়াজিব। আবার যদি নজর মানে আল্লাহ ছাড়া অন্যের জন্য, কবরের জন্য, মাজারের জন্য বা পীরের জন্য, এই অবস্থায় নজর পূরণ করা জায়েজ না, হারাম। কথা বুঝছেন? কারণ এটা আল্লাহ ছাড়া অন্যের জন্য হচ্ছে নজর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইয়ুতিআ আল্লাহ ফালইয়ুতিআ ওয়া মান নাযারা আন ইয়াসিয়া আল্লাহ ফালা ইয়াসিহ। যে কেউ নজর মানলো আল্লাহর আনুগত্য করার জন্য, সেজন্য আল্লাহর আনুগত্য করে, আর যে কেউ নজর মানলো আল্লাহ ছাড়া অন্যের জন্য, অন্যের আনুগত্যের জন্য অথবা আল্লাহর নাফরমানির জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান নাযারা আন ইয়াসিয়া আল্লাহ, যে ব্যক্তি নজর মানলো আল্লাহর নাফরমানি করার জন্য, সেজন্য আল্লাহর নাফরমানি না করে। তাহলে এর মধ্যে অন্যের আনুগত্য, আল্লাহ ছাড়া অন্যের আনুগত্য, আচ্ছা বলেন তো আল্লাহ ছাড়া অন্যের আনুগত্য করার জন্য, যেমন বাবার ইবাদত, বাবার পূজা করার জন্য নজর মানলো, এটা আল্লাহ নাফরমানি কিনা? আপনারা বুঝেন তো সবাই? তাহলে নজর যদি কেউ মানে তাহলে কার জন্য হবে? আল্লাহ ইবাদা। আল্লাহ বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, আমার সালাত, আমার নুসুক, যাবতীয় ইবাদা বা কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই রব্বুল আলামিন আল্লাহর জন্য। তাহলে আমরা সালাত কার জন্য পড়ি? কোরবানি কার জন্য? আমার জীবনটা কার? আপনার নাকি? আপনি আমার জীবন কই সন্তামি মুশকিল, তোমাকে আল্লাহ জীবন দিয়েছে, কিন্তু এই জীবনের মালিক তুমি না, তোমার আল্লাহ। আচ্ছা যদি তুমি বলো আমার, তাহলে তুমি মরো কেন? ঠিক না, ওঠিক মানে কয়দিনের জিন্দেগি তুমি জানো? কিসের মালিক তুমি? তোমার হায়াতেরও মালিক আল্লাহ, তোমার মৃত্যুরও মালিক আল্লাহ। যতদিন রব্বুল আলমী নির্ধারিত করে রেখেছেন ততদিন তোমাকে বাঁচতেই হবে, এর আগে তুমি মরবেও না। বলো সুবহান আল্লাহ, কথাটা স্পষ্ট কিনা? আল্লাহ যদি লিখে রাখে তাহলে তুমি মরবে। কেউ যেমন চেষ্টা করছে আত্মহত্যা করার জন্য, অনেক সময় এরকম হয় না, পরে মরে না, গলায় ফাঁসি লেগে গেলে লটকে গেছে, মাফি মুত, আমার জানা আমি জানি, আবার আরেকটা মরে গেছে। তাহলে তার মানে আল্লাহ লিখে রেখেছেন ও ফাঁসির কাষ্টে ঝুলবে কিন্তু মরবে না, আর আরেকটা আল্লাহ লিখে রেখেছেন ফাঁসির কাষ্টে কোনো রকম লাগালেই খালাস মুত মুত। সুবহান আল্লাহ। তাহলে তুমি তোমার জিন্দেগি সম্পর্কে তুমি ওয়াকিফ হাল নও? কতদিন তোমার জিন্দেগি রয়েছে, কতদিন তোমার জীবন রয়েছে? তাহলে আল্লাহ বলেছেন আমাদেরকে, কুল ইন্না, হে নবী আপনি বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতকে জানিয়ে দাও কি আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই সৃষ্টি করে রব আল্লাহর জন্য। এবারে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়েন আল্লাহর জন্য, তাহলে আপনি কি আরেকজনের জন্য সালাত পড়তে পারেন? না। বাবার জন্য সালাত পড়তে পারেন? না। হক পীরা না হক পীরের জন্য সালাত পড়তে পারেন? না। মানে ওই যে কিছু লোক আছে না, বলে না হক পীর না হক পীর, এর জন্য বললাম আর কি, এটা আবার হক পীর না হক পীর কি হয়? আবার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি যে হক পীর আছে না হক পীর আছে, বলেছেন আমি তোমাদের জন্য আল্লাহর কালাম, আল্লাহর কিতাব আর আমার সুন্নত রেখে গেছি। সুবহানাল্লাহ, এ দুটি জিনিস। বলেনি যে আমার পর তোমাদের পীর আসবে, অমুক আর তমুক। এই জন্য আকিদা বিশ্বাস জরুরি। হাফিজুল কোরআন ইজ নট সাফিসিয়েন্ট, হাফিজুল কোরআন হওয়া যথেষ্ট না, আলিম হওয়া যথেষ্ট না, যদি তোমার আকিদা ঠিক না হয়। আমার কথা বুঝতে পারছেন? আর না হলে তো এরকম লোক আছে হাফিজুল কোরআন একদম বন্ধ। আর আমার জানা মতে অনেক পূর্বে আমাদের এক ভাই ছিলেন আরমান ভাই, তিনি বলেছেন তার এলাকায় একটা পীর ছিল, হিন্দু পীর, কোরআন থেকে পাঁচপাড়া হাফিজ ছিল। আপনারা জানেন কে কে জানে? হ্যাঁ, এই দুইজন পুরাতন, এই দেখেন দুই পুরাতন সাক্ষী, শেখ আব্দুল লতিফ আর নূর। আরমান ভাই জানি না এখন উনি কোথায় আছেন, আগে থেকেই মুরব্বি ছিলেন, জিন্দা না মুর্দা আল্লাহ আলম জানি না। যদি লোকটি জিন্দা থাকে আল্লাহ তাকে হকের উপর সাবিত রাখুন, দোয়া করি। আর যদি মারা যায় তাহলে আল্লাহ মাফ করুন, আমাদের সংবাদ নেই। আল্লাহ আলম, ওই ব্যক্তি আগে পীরের আসর বসাতো, পীরের আসর জমাতো একসাথে মেয়ে, সে আসর জমাতো ওই গান টান গিয়ে। পরবর্তীতে রব্বুল আলমিন ওনায়েদা ইসলামিক সেন্টারের দর্শে উপস্থিত হয়ে হয়ে লোকটি হেদায়ত পেয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে হেদায়ত দিয়েছেন। পরবর্তীতে আমরা মাঝে মধ্যে বললাম তুমি কীরকম পীরের আসর বসাতে একটু সৌই বুঝছেন, তো এরকম বলতে, এখন তো পীরের আসর আর সে বলতো না, সে অন্য আসর বলে দিত। আলহামদুলিল্লাহ, হেদায়তের মালিক তুমি না আল্লাহ, হেদায়তের মালিক অন্য কোনো সৃষ্টি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, ইব্রাহিম আলাইহিস সালাম না, নূহ আলাইহিস সালাম না, হেদায়তের মালিক হচ্ছেন আল্লাহ। বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচাকে হেদায়ত দিতে পেরেছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে হেদায়ত দিতে পেরেছেন না? নূহ আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়ত দিতে পেরেছেন না? তো হেদায়তের মালিক এরা যদি না হন তাহলে এই সৃষ্টির মধ্যে আর কেউ হেদায়তের মালিক হতে পারে? কোনো পীর হতে পারে, দাদা হতে পারে, চাচা হতে পারে? তো মানুষ যে বলে যদি পীর পীরের কাছে বায়াত গ্রহণ করো তাহলে কাল কিয়ামতের দিন পীর তোমাকে তরাইয়া নেবে, এই আকীদা সঠিক হচ্ছে না অঠিক? বলুন, ভালো করে বলেন। আকীদা যদি ঠিক হয় তাহলে বলবো জোরে, আকীদা ঠিক নাই ওরা দেখেন না বেদাতি মসজিদ, ওরা একটু চিৎকার করে বলেন তো আমি এরকম বলছি। আচ্ছা বলেন, কোন সৃষ্টি আপনাকে কিয়ামতের দিন পার করিয়ে দিতে পারে? মমতাজ, কে পার করানোর মালিক? কে? যদি সৃষ্টিকে রব্বুল আলমিন সুপারিশের অনুমতি দেন তাহলে সে সুপারিশ করবে, কথা বুঝছেন? কিন্তু সে পার করানোর মালিক না, পার করাবার মালিক আল্লাহ। মাশা আল্লাহ, আপনাদের সবার আকীদা ঠিক হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون مشرك درا كده বলে এত বাবা এত দাদা 360 দেবতা কাবা শরীফে তারা ঝুলিয়ে রেখেছিল, আপনারা জানেন এটা, অমুক অমুক অমুক অমুক। কিন্তু যখন তারা যেমন যায় সমুদ্র পথে, আগের জমানায় তো বড় বড় নৌকা ছিল, জলোচ্ছ্বাস বা ওই রকম ঝড় তুফান আসলো, তখন ওই সব দেবদেবীকে ভুলে গিয়ে একমাত্র আল্লাহকে ডাকে, সুবহানাল্লাহ, দেবদেবীকে আর ডাকে না, বলে আল্লাহ। বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ, দাউ মিন আল্লাহ, দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। যখন তারা কিস্তিতে চড়ে, নৌকায় চড়ে, আসে ঝড় তুফান, তখন সব দেবদেবী ভুলে যায়, অমুক পীর আর তমুক পীর সব ভুলে যায়, ভুলে গিয়ে একমাত্র আল্লাহকে ডাকে। এবারে যখন রব্বুল আলমিন তাদেরকে উদ্ধার করে দেন, হ্যাঁ উদ্ধার করে দেন, তখন আবার ওই আল্লাহকে ভুলে গিয়ে বাবাকে বাবাকে ডাকতে লাগে, আস্তাগফিরুল্লাহ আলাযীম। তাই কোনো এক আলিম উল্লেখ করেছেন আল্লাহর জমান, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার যে মুশরিকরা ছিল, ওইসব মুশরিকরা বিপদে পড়লে একমাত্র আল্লাহকে ডাকত। আর বর্তমান জমানার মুশরিকরা, মুসলিম নামদারি মুশরিক বিপদে পড়লেও আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, সত্য না মিথ্যা? আপনি আমার কথা বুঝতে পারছেন? বিপদে পড়েছে বলে বাবা উদ্ধার করো, আল্লাহকে কম বলে, বিপদে পড়েছে বাচ্চা হচ্ছে না বাবার কাছে যায় বাবা বাচ্চা দাও, দিবে তোমার বাবা, বিপদে পড়েছে। যেমন নৌকা ডুবে যাবে তখন বলছে বাবা, ওই বাবাকে ডাকে। এই জমানার মুশরিক, এটা আমার জানা, কারণ আমি আপনাদের দেশের লোক না, না অন্য দেশের লোক, মনে হয় জীবনে বাংলাদেশ যাইনি আর কি, তাই নাকি? সত্য বললাম না মিথ্যা? বলছে আমি সিলেটের পুল, আপনারা ওই যারা গেছেন সিলেটে, ওই যে পুল উঁচু তো, অনেকে কিছু লোক আছে ঠেলা দিয়ে উপরে তুলে ঠেলিয়ে ঠেলে সা, তো ওদেরকে আগে আমরা যখন ছোটো ছিলাম ওই চারানা আটানা দিতাম, বুঝছেন? এখন তো মনে হয় কত জানে না, ও সে হয়তো জানে সিলেট যায় তো, যাও না সিলেট না যাও না, আচ্ছা হয়তো সিএনজি যায় আর সবই মৌজুদ, তুমি বললে কি হবে, এখন সবই যায়, বলেন হয়তো 5 টাকা অথবা 10 টাকা, বুঝছেন? এখন আমি পিছনে রিক্সা আর আরেকটা লোক ওই সামনে কথা বলে যাচ্ছে, বলছে সিলেটের মাটি এমন 360 আউলিয়ার দেশ, বিমান ক্রাশ হয়ে বাবা কেউ মরে না। আচ্ছা বলেন তো এই আকিদাটা সঠিক না ও ঠিক, বুঝতে পারছো? আচ্ছা আমি বললাম তোমার বিমান ক্রাশ হয়ে কেউ মরে না, তো শাহজালাল বাবার আশপাশেই তো যখন জলাভূমি, যখন পানি জমে তখন শাহজালালকে উদ্ধার করে না, শাহজালালের কাছেই? হ্যাঁ মুশকিল বললাম, আপনারা জানেন না তো, আপনারা জানেন জলোচ্ছ্বাস যখন হয় বাবাই নিজেকেই বাঁচাতে পারে না, উঁচু উঁচু আছে এই জন্য আর কি, আশপাশে সব একদম তলিয়ে যায়, তো ওই সময় যায় কই বাবা? বিমান প্রকাশ হয় কেউ মরে না ঠিক, কিন্তু ওই জায়গায় যে জলোচ্ছ্বাস হয় একজন সিলেট শহর প্রায় বেশিরভাগ তলিয়ে যায়, তখন কি করো, কই যায় বাবা? বলছে আপনি সব বুঝবেন না, কি করে বুঝবেন না? এটা হচ্ছে আকীদা, আস্তাগফিরুল্লাহ। আরেকটা লোক ওই নদীর ভাঙ্গনে, বাংলাদেশ তো বুঝলো নদীর ভাঙ্গন, বাড়িঘর সব নিয়ে যায়, তো একটা বলছে আমাদের এখানে একজন আছেন তো এই জন্য আর নদীর ভাঙ্গন পাবে না, একজন আছেন তো, বুঝতে পারছো একজন আছেন কে? হ্যাঁ দাদা শাহজালালের তার সাথী একজন, তো বলছে এই জন্য পাবে না। আমি বললাম যদি শাহজালালের কারণে না শাহজাদুদ্দিনের কারণে তোমরা যদি রক্ষা পাও তাহলে এখানে পাথর পাথর ঢালো কেন? নদীর ভাঙ্কন থেকে বাঁচার জন্য পাথর সিমেন্টগুলো ফেলে তো, এগুলো ফেলো কেন? খালনি বাবা খালনি, ঠিক না ও ঠিক? তা উদ্ধার করতে বাবা না আল্লাহ, আকিদা ঠিক আছে? এজন্য আকিদাও ঠিক করতে হবে, আমলও ঠিক করতে হবে, সালাতও ঠিক করতে হবে, কিন্তু সবার আগে হলো আকীদা। দেখেন নজর, আল্লাহ রাব্বুল আলামিন إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. মরিয়মের মায়ের কথা, মরিয়মের মায়ের কথা, মরিয়মের মা তিনি বললেন হে রব আমি নজর মানলাম, আমার পেটে যা আছে তা মুক্ত করে আমি তোমার জন্য নিবেদিত করলাম, কিন্তু তিনি তো মনে করছেন আল্লাহ হয়তো তার আশা ছিল ছেলে হবে, হ্যাঁ কিন্তু মাফি ছেলে, পরে দেখা যায় হয়ে গেছে মেয়ে, সুবহানাল্লাহ। কিন্তু তিনি নজর মেরেছেন, ফাতাকাব্বাল মিন্নি, হে রব তুমি এই নজর যে মানলাম একে আমার পক্ষ থেকে কবুল করো, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। তাই রে ইমরানের স্ত্রী, ইমরানের স্ত্রী মরিয়মের মা, মরিয়ম আলাইহাসসালামের মা, পরে যখন মরিয়ম জন্ম নিল সুবহানাল্লাহ, فلما وضعتها قالت ربي اني وضعتها انثى যখন বাচ্চা জন্ম নিল তখন ইয়া রব এখন তো নারী জন্ম দিয়েছি কিন্তু এই নারী তো আর সাধারণ নারী না বলো সুবহানাল্লাহ এমন নারী যে নারীর নারী দিয়ে যে নারীর মাধ্যমে জন্ম নিলেন ঈসা আলাইহিসসালাম সুবহানাল্লাহ আল্লাহ পাক তার মাধ্যমে বিশেষ নিদর্শন প্রকাশ করলেন আয়াতুন মিন আয়াতিল্লাহ উনি কে ঈসা আলাইহিসসালাম বাপ নাই ছেলে বাপ নাই ছেলে মায়ের ছেলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন মা বাপ ছাড়া তাই না সরাসরি মাটি থেকে আর বাকি সব আচ্ছা আর এরপরে আসেন হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন সরাসরি আদম থেকে ঠিক না দেখো কীরকম মারিয়ামকে সৃষ্টি করেছেন সরাসরি তার মা থেকে আর বাকি আমরা দেখছি আমরা সবাই মা বাপ থেকে সৃষ্টি হয়েছে বলেন আলহামদুলিল্লাহ কত সুন্দর তো যে রব্বুল আলামিন মা বাপ ছাড়া সৃষ্টি করতে পারলেন যে রব্বুল আলামিন পুরুষ থেকে সৃষ্টি করলেন হাওয়াকে কীরকম করলেন তুমি জানো না তো ওই রব্বুল আলামিন মা থেকে সন্তান সৃষ্টি করতে পারে না বুঝতে পারছেন মা বাপ নাই সৃষ্টি এই হচ্ছে যারা কথিত খ্রিস্টান এদের আকীদা আস্তাগফিরুল্লাহ আলাযীম তো তারা কি বলে ঈসা আলাইহিসসালাম আল্লাহর সন্তান আউযু বিল্লাহ এটা হলো আল্লাহর সৃষ্টি আল্লাহ বলেন ইন্ন মাসাল ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুন মিনাল মুমতারিন নিশ্চয় ঈসা আলাইহিসসালামের উদাহরণ আদম আলাইহিসসালামের মতো আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন খালাকাহু মিন তুরাব আর বলেছেন কি তুমি হয়ে যাও সাথে সাথে হয়ে গেছে সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন তাহলে আল্লাহ পাক কোনো কিছু করার ইচ্ছে করলে কি করেন বলেন হয়ে যাও সাথে সাথে হয়ে যায় সুবহানাল্লাহ বিহামদি আচ্ছা তাহলে নাজার কার জন্য মানতে হবে কোনো অন্য কোনো সৃষ্টির জন্য গাছের জন্য পাখির জন্য মুরগির জন্য আর কুমিরের জন্য গজার মাছের জন্য অথবা বাবার জন্য শাহজালালের জন্য সাপরাঙ্গের জন্য কথিত বায়াজিদ বুস্তামির জন্য বা মঈনুদ্দিন সৃষ্টির জন্য আব্দুল কাদির জিলানির জন্য কোনো রসুলের জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নবীর জন্য আলাইহিসসালাম কোন নেক লোকের জন্য লা নজর হবে একমাত্র আল্লাহর জন্য কিন্তু এ নজর মানা সম্পর্কে কিছু আলোকপাত করেছি পূর্বে কথা বুঝতে পারছেন নজর মানার প্রয়োজন নেই কিন্তু কেউ যদি নজর মানে আল্লাহর আনুগত্য করার উদ্দেশ্যে তাহলে তাকে এই নজর পূরণ করা ওয়াজিব ইয়া রব তুমি আমাদের সবাইকে হেদায়াত দাও হক বুঝার তৌফিক দাও আরেকটা জিনিস যার কারণে মানুষ দিন থেকে খারিজ হয়ে যায় তা হচ্ছে আত-তাওয়াফু হাওলাল কবরি বিনিয়াতি আত-তাকাররুবি ওয়াল ইবাদাতি লাহু ওয়া হুয়া খাসসুন বিল কাবা লিকাউলিল্লাহি তাআলা ওয়াল ইয়াত-তাওয়াফু বিল বাইতিল আতীক কবরের আশপাশে তওয়াফ করা অর্ণৈকট্য লাভের জন্য ইবাদতের উদ্দেশ্যে যদি কেউ তওয়াফ করে কবর তাহলে সে দিন থেকে খারিজ হয়ে যাবে আচ্ছা মানুষ তওয়াফ করে কিনা কবরের আপনারা জানেন কি জানেন না বাংলাদেশে নেই মনে হয় আছে কোন জায়গায় হ্যাঁ দেখছেন সরাসরি চিঠা অন্যদিকে শাহজালালের কবরে একটা দিন আছে তাদের উরুস হয় না আস্তাগফিরুল্লাহ আযীম উরুসের আগে একটা দিন হলো লাকড়ি ভাঙার দিন ওই দিন তারা ওই লাকড়তুরা চা বাগানে গিয়ে লাকড়ি টাকড়ি নিয়ে ডাকডুল বেজে বন্ধুরা নিয়ে এসে সাত সাত চক্কর দেয় কবরের শাহজালাল চতুর্দিকে হাজার ডাকডুল বেজিয়ে দেবে ইন্না লিল্লাহ রাজিউন। কবরের তোয়াফ মজুদ এমনি ভাবে শিয়ারা শিয়ারা ইরাক যান দেখবেন, যারা ইরাকে ছিলেন ওরা আমাকে বলেছে যদি কোনো ব্যক্তি মারা যায় যতক্ষণ পর্যন্ত ওখানে তোয়াফ না করে ওই জিয়ারা ততক্ষণ পর্যন্ত দাফন করে না। তোয়াফ একমাত্র বায়তুল্লাহর জন্য নির্দিষ্ট, কোন ঘরের জন্য আর কোনো জায়গায় তোয়াফ নাই, হবে না। যদি এবাদত মনে করে করে তাহলে এটা শিরক হবে। আবার ওই আপনারা দেখেছেন ফেসবুকে দেখা যায় পাকিস্তান এক জায়গা প্রসিদ্ধ, ওখানে লোকজন শত শত লোকজন হাজার হাজার লোকজন যায় চতুর্দিকে গিয়ে তোয়াফ করে। আবার এরকম আছে কোনো কোনো এক জায়গায় পাথরও মারে কোন শয়তান মারে, ওখানে নিজেদের পক্ষ থেকে ইবাদত জায়গা ইবাদতের জায়গা বানিয়ে নিয়েছে আর কবরের উদ্দেশ্যে তোয়াফ করে। আচ্ছা এইসব বলা জরুরি কি না? জরুরি না এগুলা। হ্যাঁ রে মুসলিম দেখলেন তো কী অবস্থা, দিনই কাজে অগ্রসর না, খেল তামাশায় অগ্রসর, দিনই কাজে অগ্রসর না, আল্লাহর নাফরমানিতে অগ্রসর, দিনই কাজে অগ্রসর না, টিভিতে অগ্রসর, ফিল্মে অগ্রসর, দিনই কাজে অগ্রসর না, দুনিয়ার কাজে অগ্রসর। মুসলিম সুধরে যাও, তুমি জানো না তোমার মৌত কোন দিন আসবে, তাহলে সুধরানো উচিত, নিজেকে সুধরানো উচিত কিনা? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমার রব বলেন তুমি তোমার রবের ইবাদত করো মৌত না আসা পর্যন্ত, মৌত পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। তো কিছু বন্ধ দেখবেন বলে আমরা এমন স্থানে পৌঁছেছি যে স্থানে পৌঁছালে আর ইবাদতই লাগে না, আছে না কিছু বন্ধ? ওরা নাকি মারিফত পর্যন্ত পৌঁছে যায় তখন আর কিছু লাগে না, বলে ওইটা হচ্ছে শরীয়ত একটা আর মারিফত আরেকটা, তরিকত আরেকটু, হাকিকত আরেকটু, বুঝতে পারছেন? সব আর কি লাগে, তোমরা এখনো প্রথমটাই বসে আছো শরীয়ত, আর আমরা শরীয়ত ডিঙ্গিয়ে একদম মারিফত পর্যন্ত পৌঁছে গেছি, অতএব শরীয়তের উপর আমাদেরকে চলতে হয় না, আছে কি না বন্ডোরা? এগুলো জরুরি মুসলিম আমাদের মধ্যে থেকে আছে কিনা আমি জানি না, হয়তো কোনো কোনো মুসলিম এরকম থাকতে পারে পরে আগে মারিফত পর্যন্ত, এই তো পীর চাপ, কোনো অসুবিধা নাই, মনোমান না পড়লেও হয়। আমি ছোটোবেলায় একটা লোককে দেখেছিলাম কোনো এক দোকানে বসে আছি, ছোটো আমি তো আর বুঝি না, মহাদিন দিয়েছে আজান, ও তার আজান শুনে সে এরকম করলো, বুঝছেন? আজান শুনে কিনা চুপ। তো যে বিক্রেতা আমি তাকে জিজ্ঞেস করলাম সেলসম্যান সে কী করলো এরকম হলো, তো আমাকে বলছে সে নামাজ পড়লো, বুঝছেন? সে নামাজ পড়েছে, এরকম করেছে, বুঝছেন? তার নামাজ হয়ে গেছে। বলেন তো এটা শয়তান কিনা কাফির কিনা? আল্লাহ সালাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, সালাতের বিধানকে সে এরকম মৌনতা অবলম্বন করে আদায় করে দিয়েছে, কিসের মুসলিম? আপনারা বলবেন না হজ আদায় করে উমরা আদায় করে এক নম্বর মুসলিম, কিসের মুসলিম? হজ আদায় করলেন উমরা আদায় করলেন এখানে তালবিয়া পাঠ করলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আর ওখানে যখন যান বাংলাদেশ বলেন কিছুটা আছে আমার পীরের দখল আছে, বলে কিনা? সব নষ্ট করে দিলেন হজ শেষ, আগে থেকে আকীদা ঠিক নেই। তো মসজিদে যাও বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থ বুঝে না কি বললাম, আমি তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই, বললেন আপনারা? ইবাদত কার করেন? সাহায্য কার কাছে চান? কিন্তু যখন মসজিদ থেকে বের হয়ে যান বলেন পীর বাবা মৌজুদ, তাওয়াজ্জু, پیر صاحب نے توجہ دی جس کی وجہ سے کام ہو گیا. میں ایک کتھا بولنا گرد دیتے ہاں پیر بابا ایک منونیویش کرے چھے کاستا ہوئے گے چھے کاج سمپن کرار مالک کے ماشاء اللہ اللہ اپنا دیر گزار توفیق دین. یہ گل طواف طواف نردشٹ ایک ہی جگہ جن دیکھا بیت اللہ کعبہ اور کون جگہ طواف ہو نا. ایر پر آرکٹ کارو جدی بھروسہ ہے اللہ چھاڑا انر اوپر یہ شرک. আমাদের সবার ভরসা কার উপর থাকবে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু. আমার আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর জাতির উপর ভরসা রাখবে আল্লাহই তার জন্য যথেষ্ট. তো আমাদের তওয়াক্কুল থাকবে একমাত্র আল্লাহর জাতির উপর, অন্য কোনো সৃষ্টির উপর না. ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু. আল্লাহ বলেছেন ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন. তোমরা একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো যদি তোমরা মুসলমান হও. তাহলে আমাদের তাওয়াক্কুল, আমাদের ভরসা, আমাদের আস্থা একমাত্র আল্লাহর জাতির উপর থাকবে. আমাদের সহায়কে আল্লাহ. মাশাআল্লাহ, সবাই আকীদা ঠিক আছে? এই তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম, গত দর্শে তিনটি, এখন তিনটি. ইনশাআল্লাহ বরকা. আল্লাহ আমাদের সবাইকে ইলিম অর্জন করার তৌফিক দান করুন, আকীদা বিশ্বাস ঠিক করার তৌফিক দিন, শিরক থেকে বাঁচার তৌফিক দিন, বেদাত থেকে বাঁচার তৌফিক দিন, সব রকমের নাফরমানি থেকে বাঁচার তৌফিক দিন, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দিন, হালাল কামাই করার তৌফিক দিন, হারাম থেকে বাঁচার তৌফিক দিন. আমাদের কামাইয়ের মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন, আমাদের রুজির মধ্যে যেন আল্লাহ বরকত দেন, আমাদের ইলমে যেন আল্লাহ পাক বরকত দেন, আল্লাহ যেন আমাদের ইলম বাড়িয়ে দেন, আমাদের স্মরণশক্তি যেন বাড়িয়ে দেন. আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, উস্তাদদেরকে মাফ করো, ছাত্রদেরকে মাফ করো, বন্ধুদেরকে মাফ করো, আত্মীয় স্বজনকে মাফ করো. আয় আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, জীবিত মৃত সকলকে মাফ করো, আমাদেরকেও মাফ করো. মুসলমানদেরকে আল্লাহ শিরিক বেদাত পরিত্যাগ করার তৌফিক দাও, হকের পথে আসার তৌফিক দাও, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের উপর চলার তৌফিক দান করো. আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. جزاكم الله خيرا.